الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له من ما تقدم من ذنبه ومن قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه متفق عليه যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অফুরন্ত রহমতে আমাদের সামনে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে রহমত বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে রমাদানুল মুবারক। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে রমজানের এই মহান ফজিলত সম্পর্কে আসমানি বার্তা শুনিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন এবং আমাদের গুনাহ মাফের সুযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আগামী রবিবার সোমবার থেকে বাংলাদেশে সিয়ামে রমজান শুরু হতে যাচ্ছে চান্দাকার হিসাবে, যেদিনই হোক আর বেশি সময় নেই, মাত্র এক দুদিনের সময় আছে আমাদের সামনে। আমাদের এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য গত জুমাতে আপনাদেরকে বলেছি, এখন একেবারে নক অ্যান্ড টু দ্য ডোর অথবা একটু দেরি করার সময় নেই। আল্লাহ যেন আমাদেরকে হায়াত লম্বা করেন এবং রমজান মুবারকের ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। মানুষের জীবনে দুটি প্রবণতা সবসময় কাজ করে, সে বিষয়টি পরে বললি। এই সিয়াম রাখলে কি নেকি হবে? তখন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সোয়ামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানুল মোবারকে সিয়াম রাখবে ইমানদারির সাথে এবং সওয়াবের আকাঙ্ক্ষা নিয়ে, সে ব্যক্তির বিগত সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। ওমান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানুল মোবারকের এই মহিমান্বিত রজনীতে রাত্রি জেগে সালাত আদায় করবেন, অর্থাৎ তারাবী বা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তারও উদ্দেশ্য থাকে একটাই, ঈমান ওয়া ইহতিসাবান, পূর্ণ ইমানদারের সাথে এবং সওয়াব এর আকাঙ্ক্ষা। সাথে যদি কিয়াম করেন, অর্থাৎ তারাবি পড়েন বা তাহাজ্জুদ পড়েন, তার জন্য গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিগত সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বুখারি ও মুসলিমের এই হাদিস অন্য সকল সহি হাদিসের গ্রন্থে রয়েছে। এই নেকির পসরা আমাদের সামনে মজুদ, অতএব আমাদেরকে সেই দিকে এগিয়ে যেতে হবে। মানুষের মধ্যে দুটি প্রবণতা সবসময় কাজ করে, একটা আল্লাহ ভীরুতা, একটা আল্লাহর অবাধ্যতা, একটা আল্লাহ ভীরুতা, একটা শয়তান ভীরুতা। সোজা কথা বলি আপনাদের, একদল মানুষ আল্লাহকে ভয় করে, একদল মানুষ শয়তানের তাবেদারি করে। তো শয়তানের তাবেদারি করলে খুব দ্রুত ফল পাওয়া যায় এবং দুনিয়া অনেক কিছু পাওয়া যায়। শয়তানের কথাগুলো খুবই চমৎকার, যুক্তিপূর্ণ। কোরআনের ভাষায় বলি যুখরুফুল কওলি গুরুরা, চাকচিক্যপূর্ণ কথা এবং প্রতারণাপূর্ণ কথা শয়তান বলতে পারে, যা কোনো ইমানদার লোক বলতে পারে না। মানুষ শয়তানের পিছে বেশি দায়, কারণ তার কথা খুবই সুন্দর, তার যুক্তিপূর্ণ এবং তাদের দুনিয়াবী লাভ বেশি, সেজন্য মানুষ নগদটা চায়, বাকিটা চায় না। ইবনে মাসউদ একদিন বলতেন, শোনো, তোমরা কি জানো মানুষ কেন দুনিয়াকে ভুলে, আখেরাতকে ভুলে দুনিয়ার দিকে বেশি যায়? এই জন্য যে মানুষ দুনিয়াটা সামনে দেখতে পায় আর আখেরাতে দেখতে পায় না, দেখতে না পাওয়ার কারণে ও আখেরাতের দিকে যেতে চায় না, দুনিয়ার সামনে টাটকা একেবারে। এইটা চুরি কর, এত টাকা লাভ, এ তো নগদ একেবারে, আর তুমি চুরি করো না তো জান্নাত পাবো, তো দেখা যায় না, জান্নাত জান্নাত পড়ে হবে, আমার তো নিয়ে তো নেই। এই হলো শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। আর এই প্রতারণার কারণেই সাহাবায়ে কেরাম পরস্পরকে উদ্বুদ্ধ করতেন। একদিন চলেছেন ইবনে মাসউদ, আনাস ইবনে মালিক এবং অন্যান্য সাহাবীরা, রাস্তায় গিয়ে মাঝখানে বলছে, এই তোমার থামো, আমরা কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করব। সব বসে গেল। ইবনে মাসউদ শুরু করলেন বক্তব্য, তখন একটা লাইন ছিল এই, বলো তো তোমরা কেন আখেরাত ভুলে যাও খালি বারবার, আর দুনিয়ার পিছনে ছোট কেন? তো আপনি বলেন আমরা কি বলবো? ইবনে মাসউদ জবাব দিয়েছেন, দেখো দুনিয়াটা সামনে টাটকা দেখা যায় আর আখেরাতটা দেখা যায় না, যার বিশ্বাস যত দৃঢ় সে তত আখেরাতের কাজ ভালো করতে পারে, যার বিশ্বাস যত হালকা দুর্বল সে দুনিয়ার দিকে বেশি লিপ্ত হয়ে যায়। তোমরা সর্বদা আখেরাতকে স্মরণ করবে, তাহলে দুনিয়ার লোভ তোমাদের কমে যাবে, আর নইলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুলের দরবারে যখন সাহাবায়ে কেরাম বসতেন, আবু বকরের মতন বিখ্যাত সাহাবি পর্যন্ত একদিন বলছেন, হে আল্লাহ রসুল, যখন আপনার কাছে বসি তো মনে হয় বাড়ি যাব না, দুনিয়া ভুলে যাই, কিন্তু যখন বাড়ি যাই এমন ফেদনায় পড়ে যাই, আল্লাহকে ভুলে যেতে অনেক সময়। এ রোগের ঔষধ কি? আল্লাহ রসুল বলছেন, সবসময় তুমি তোমার আল্লাহকে সামনে দেখার চিন্তা করো, কারণ তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তখন তারাও ফাইনাহু ইরাক, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে যে আল্লাহ তোমাকে দেখছেন, তুমি এখন আল্লাহর দৃষ্টির সামনে আছো। এই চিন্তা সবসময় মাথায় রাখো, তুমি আমার সামনে থাকো আর আমার পিছনে থাকো, সবসময় একই অবস্থা তুমি দেখতে পাবে। ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, চাচাতো ভাই, নিজের সওয়ারের পিছনে বসিয়েছেন, চলন্ত অবস্থায় বলছেন, ইয়া গোলাম এহফাজুল্লাহ ইয়াহফাজুকা, এহফাজুল্লাহ তাজিদু তুজাহাকা, এইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কি চমৎকার উপদেশ! চাচাতো ভাই, ছোট্ট ছেলে, আর আল্লাহ নবী বাচ্চাদেরকে পছন্দ করতেন, কখনো আনাসকে বসাতেন, কখনো উসামা বিন যায়েদকে বসাতেন, কখনো আব্দুল ইবনে আব্বাসকে বসাতেন ওনার এই সওয়ারিতে, ঘোড়ার পিছনে বা গাধায় যেটাতে উনি বসতেন পিছনে বসাই দিতেন। তো ইবনে আব্বাসকে উপদেশ দিচ্ছেন, হে ইয়া গোলাম, মানে হে বৎস, এহফাজুল্লাহ এহফাজুকা, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এই ফাজিল্লাহ তাজদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহকে তুমি সামনে দেখতে পাবে। আল্লাহকে সামনে দেখা যায় নাকি? আল্লাহ নবী পরিষ্কার বললো তুমি আল্লাহকে সামনে দেখতে পাবা, আল্লাহ পিছনে থাকে না, তোর সামনে অরেজ। তবে আল্লাহর বিধানকে হেফাজত করতে হবে, তুমি দুষ্টুমি করবে আল্লাহকে চাইবে হবে না। আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহ তুমি সামনে দেখতে পাবে। যখন তুমি কিছু প্রার্থনা করবে আল্লাহর কাছে চাও, যখন কোনো কিছু সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও, মনে রেখে দিও। ওলাইনিস্তামাদাল উম্মাহ, অন্য হাজির আছে, এই সমস্ত সৃষ্টি জগৎ যদি সবাই ঐক্যবদ্ধ হয় তোমাকে আনফাউকে, তোমাকে কিছু উপকার করার জন্য, কখনোই তারা কোনো উপকার তোমার করতে পারবে না। ঠিক অনুরূপভাবে যদি সমস্ত সৃষ্টি জগৎ তোমাকে ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হয় তো তোমার কোনো ক্ষতিও তারা করতে পারবে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট ছেলেকে আল্লাহর রসুল এমনি করে প্রশিক্ষণ দিচ্ছেন, তাহলে এই ছেলের ছোট্ট থেকে তার হৃদয়ের গেঁথে গেল তিনটা জিনিস, যে আল্লাহর বিধান মানলে আল্লাহ আমার সামনে, আল্লাহর সামনে থাকলে শয়তান কোথায় পালাবে, অত আমাকে আল্লাহর বিধান মানতে হবে, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর আমার তকদির যা লেখা আছে তার চাইতে কমও পাবো না বেশিও পাবো না, কিচ্ছু করার ক্ষমতা মানুষের নাই। এইটুকু ছেলে যখন ছোট থেকে এইটুকু শেখে যে পৃথিবীর সকল শক্তি একদিকে গেল, আল্লাহ পাক যদি আমাকে রক্ষা করেন, কারোরই কোনো ক্ষমতা নেই, তার মধ্যে কেমন সাহসটা সৃষ্টি হয় বলুন তো? সে দুনিয়ার কাউকে ভয় করবে? এই সৎ সাহসী ইমানদার ছেলে তৈরি করার জন্য আল্লাহ রাসূল ঠিক এমনি করে ছোট্ট থেকে গড়ে তুলেছেন। রমজানুল মোবারক আসে ওইটা শিক্ষা দেওয়ার জন্য, মানুষ যেন সবসময় তার আল্লাহকে সামনে দেখে, এবং এইটা সামনে পেতে গেলে অবশ্যই নিজেকে আল্লাহকে সামনে পাওয়ার মতো যোগ্যতা হাসিল করতে হবে, নিজেকে অবশ্যই আল্লাহর বিধান মেনে চলার জন্য আল্লাহর রহমতের উপযোগী করতে হবে। আল্লাহ রসুলের সব কথার শেষে থাকতো তাকওয়ার কথা, কোরআনের কথাও শেষের দিকে তাকওয়া। আল্লাহ দিন ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যারা আমি যদি কাউকে মুসলমানদেরকে যদি ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয় ক্ষমতা হোক বা যে কোনো ক্ষমতা হোক, তাহলে তাদের চারটি কাজ, তারা সালাত কায়েম করবে সমাজে, যাকাত আদায় করবে, সবসময় ন্যায়ের আদেশ দিবে, অন্যায়ের নিষেধ করবে। এরপরেও মনে রেখে দিও চূড়ান্ত পরিণাম ফল নির্ভর করছে তাকওয়ার উপরে। যদি তোমার মধ্যে আল্লাহ ভীরুত না থাকে, যত তুমি নেকির কাজ করো সব নিষ্ফল, আর যদি আল্লাহ ভীরুত থাকে, কাজ যদি কিছু ত্রুটিও হয় তথাপি তোমার তুমি সফল। এই তাকওয়ার বিশেষ প্রশিক্ষণের জন্য রমজান আমাদের সামনে আসে। লাআল্লাকুম তাত্তাকুন, কাদেরকে বলা হচ্ছে? যারা আমানু তাদেরকে। আর আয়াতটা নাজিল হচ্ছে কখন? বদরের যুদ্ধের পরপরই, বদরের যুদ্ধের আগে। আর 17 রমজান তারিখে বদরের যুদ্ধ হয়, হিজরি অর্থাৎ দ্বিতীয় হিজরিতে রমজান এবং যাকাত দুটোই ফরজ হয়। বলা হচ্ছে কি, তোমাদের পূর্বে যেমন ফরজ ছিল, ইবনে মাসউদ, ইবনে আব্বাস প্রমুখ সাহাবায়ে কেরাম বলছেন যে নূহ থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল উম্মতের উপরে আয়াম বিজের 3 দিনের সিয়াম ফরজ ছিল। আয়াম বিজ সিয়াম বুঝতে পারেন তো? 14-15 নাকি 13-14-15, তাই না? মানে যে পূর্ণিমার আগে পরে ধরে নেন, 13-14-15 এই 3 দিনের সিয়াম নূহ থেকে শুরু করে আমাদ নবীর আগ পর্যন্ত ফরজ ছিল। আর মুসা আলাইহিস সালাম থেকে শুরু হলো আশুরা সিয়াম, কারণ ফেরাউন ডুবল, মুসা বেঁচে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করে মুসা সিয়াম রাখলেন। ওই দিনটা ছিল আশুরা অর্থাৎ মহরমের 10 তারিখ। তো মুসার পর থেকে আশুরা সিয়াম চালু হয়েছে। তাহলে আয়াম বিজের নফল সিয়াম আমরা নফল বটে, কিন্তু ইতিবুরু ছিল এটা ফরজ সিয়াম সাহাবা কিরামের বক্তব্য অনুযায়ী। আর মুসার আমল তো শুরু হলো আশুরা সিয়াম, আর আমাদের আমলে, আমার রসুলের আমলে এসে ওই সিয়ামগুলো সব নফল হয়ে গেল, ফরজ হয়ে গেল রমজানের সিয়াম, কথা বুঝছেন? এই জন্য বলা যে কামা কুতুবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বিকার উম্মতদের উপরেও ফরজ ছিল, অর্থাৎ রমজান ফরজ ছিল না, আইয়ামে নফল সিয়াম ফরজ ছিল। সবার উপরে সিয়াম রাখা বিধান ছিল, কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়া কি? মদিনা মসজিদ নববীর প্রখ্যাত ইমাম উবাই ইবনে কাব, দ্বিতীয় খলিফা উমর ইবনে ফারুকের প্রশ্নের জবাব যেটা বলেছেন ওটাই আমাদের জন্য যথেষ্ট। উমর ফারুক জিজ্ঞেস করছেন, হে উবাই, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব জবাব দিচ্ছেন, আপনি কি কখনো কাটা বিছানো পথে চলেছেন? তাহলে হ্যাঁ চলেছি। কিভাবে চলেন? এমনভাবে চলি যেন পায়ে কাটা না বিঁধে খুব হিসাব করে পা ফেলে ফেলে চলি, ওটাই হলো তাকওয়া। যা লেখা তাকওয়া, এই যে কথাটা কত চমৎকার, এত সহজে উনি বুঝিয়ে দিলেন, যেটা যে কোনো মানুষ বুঝতে পারে, কারণ উনি জানছেন যে যিনি প্রশ্নকারী তিনি তাকওয়ার ব্যাখ্যা ভালো করেই জানেন। উমর ফারুককে জাতা মানুষ নাকি, উনি প্রশ্নকারী আর জবাবদাতা। কোরআনের সবচাইতে বড় জ্ঞানী মানুষ সাহাবেদের মধ্যে তাকে বলা হয় উবাই ইবনে কাব। আল্লাহ রসুল একদিন বলছেন, উবাই এদিকে আসো, কিরাত পড়ো। কিরাত পড়ছেন, এক পর্যায়ে গিয়ে বলছেন, থামো, জানো তোমাকে এই কিরাত পড়ার জন্য আসমান থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, উবাই এই তেলাওয়াত করবে। হে আল্লাহ রসুল, কথা কি সত্য? তোমার নবী কোন মিথ্যা বলে না? আল্লাহর নিকটতম ফেরেশতাদের কাছে তোমার সম্পর্কে আলোচনা হচ্ছে, তোমার কেরাত নিয়ে, তাই আমি তোমার কেরাত শুনলাম। উবাই ইবনে কাব খুশিতে বাক বাক হয়ে গেছে, যে জীবন্ত মানুষ, আমি এখন মরিনি, এখন আল্লাহর কাছে আমার আলোচনা শুরু হয়ে গেছে, কি সৌভাগ্য এসব মানুষগুলো। এই জন্য আল্লাহ রসুল এই উমর ফারুক উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন, উবাই কোরআন সম্পর্কে তুমি সবচেয়ে বড় অভিজ্ঞ সাহাবী, বলো আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন এর ব্যাখ্যা কি? উবাই কি চমৎকার ব্যাখ্যা দিয়ে দিলেন। প্রতিটি মানুষ যখন ন্যায় অন্যায় বাছাই করে চলে, প্রতিটি মানুষ যখন আল্লাহর বিধানকে সামনে রাখে, তো সে কিন্তু ওই কাঁটা থেকে বেশি চলার চেষ্টা করে, কারণ এই কাঁটা মানে ফুটবে, জ্বলবে, আমাকে ক্ষতি করবে, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কাঁটা বলতে অবাধ্যতা, গুনাহ, আল্লাহ বিরোধী সকল কাজই এক কথায় কাঁটা। এমনি যদি আমরা ফতোয়া আকারে বলি সিয়াম অর্থ কি, আল ইমসাক মিনাল আকলে ওয়া শুরবে ওয়াল জিমা ফি নাহারে সাওম বা ফি নাহারে রমাদান, রমজান মাসের দিনের বেলায় খানা পিনা এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকাকে সিয়াম বলা হয়। সিয়াম অর্থ হল ইমসাক, বিরত থাকা। এটা হলো আপনার সেরে পারিভাষিক অর্থ, শুধু এতটুকু দিয়েই কিন্তু সিয়াম হয় না। বিরত থাকা শুধু খাওয়া থেকে আর পান করা থেকে, এটার নাম সিয়াম বটে, মূল উদ্দেশ্য কিন্তু এখানে নয়, যেটা বখারী শরীফ হাদিসে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, দেখো মাল্লা মেদা কওলা জুর ওয়াল আমাল বি ফালাইসা লাহু হাজাতুন ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা কথা ছাড়লো না, কিজব না বলে জুর কেন বলা হলো? যারা আরবি ভাষা বোঝে তারা জানে কিজব মানে মিথ্যা কথা, কিন্তু এখানে আল্লাহ বলছেন জুর, আল্লাহ রাসূল বলছেন জুর, কওলা জুর, জুলুমের কথা, শুধু মিথ্যা না, যে মিথ্যার মধ্যে জুলুম নিহিত থাকে, যে মিথ্যার মধ্যে অন্যের ক্ষতি নিহিত থাকে, সেই মিথ্যাকে এখানে বলা হয়েছে। কারণ মিথ্যা তিন জায়গায় বলা জায়েজ, সব মিথ্যাকে চলবে না, যে মিথ্যার মধ্যে জুলুম মিশ্রিত, অন্যের ক্ষতি করা মিশ্রিত, সেই মিথ্যাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। মান লামাদা কওলা জুরি ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি অন্যের প্রতি জুলুম হিসাবে মিথ্যাকে পরিত্যাগ করতে পারল না এবং এই মিথ্যার উপরে আমল করা পরিত্যাগ করতে পারল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে খানা পিনা পরিত্যাগ করুক। এতে বোঝা যাচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্যই হচ্ছে নিজেকে যাবতীয় অনৈতিক কাজ থেকে দূরে রাখা, মানবতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্যই বছরে একবার করে সিয়াম আসে। একজন সায়েমকে যখন কেউ মারতেও যায় তখন বলা হচ্ছে বকুল ইন্নি সায়েম, যদি তোমাকে মারতে এসো তুমি বলো দেখো আমি একজন সায়েম, পাল্টা মার দিও না। এই যে চমৎকার প্রশিক্ষণ আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর মধ্যেই মুসলমান যে কি ধরনের জাতি ফুটে ওঠে। এই আরেকটি উদ্দেশ্য হচ্ছে তাজকিয়াতুন নফস ওয়াল বাদান, নিজের নফসকে এবং নিজের দেহকে পরিচ্ছন্ন রাখা। কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল বা'আত ফাল ইতাজাওয়াজ ওমান লাম ইসতাতা ফালাইহি বিসসাওম ফা ইন্নাহু লাহু ফিজাউন মুত্তাফাকুন আলাইহি। হে যুব সম্প্রদায়, যার ক্ষমতা আছে সে বিবাহ করো, যদি ক্ষমতা না থাকে তাহলে সিয়াম রাখো, কারণ সিয়াম তোমার জন্য প্রতিবন্ধক স্বরূপ ঢাল স্বরূপ, বুখারী মুসলিমের হাদিস। তো সিয়ামের বিষয়টি শুধু রমজানে থাকছে না, এটা কিন্তু এখন নফলে চলে আসছে। মান সামা ইয়াওমান বা'আদাল্লাহু মিনাল নারে সাবঈনা খারিফান, যে ব্যক্তি একদিন নফল সিয়াম রাখে আল্লাহ পাক তাকে সত্তর বছর দূরে রাখেন জাহান্নাম থেকে। বোঝা গেল, যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন, যখনই আপনি মনে করবেন যে আমি যৌবনের উত্তেজনায় পড়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সিয়াম রাখবেন। এই নফল সিয়াম জন্য রমজান শুধু নয়, সারা বছর আপনাকে এটা রাখতে হবে, বিশেষ করে যুবকদের জন্য। দেখা যাচ্ছে সিয়াম যে তাকওয়ার হাসিলের সবচেয়ে বড় মাধ্যম, এটা কিন্তু শুধুমাত্র রমজান নয়, সারা বছরের জন্য এটা শুরু হবে। আর এই জন্য আমার রসুল প্রতি সোমবারে এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তাকে জিজ্ঞেস করলো আপনি এত সিয়াম রাখেন কেন, এত কষ্ট কেন করেন, তো দেখো এই দুই দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং এই দিন আল্লাহ পাক বান্দাকে বিশেষভাবে ক্ষমা করেন। তা আমি চাই আমার আমল নামায় যেন সিয়াম রাখা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে চলে যায়। তা আল্লাহ রসুল যদি তার সিয়াম অবস্থায় আমল আল্লাহর কাছে পাঠাইতে চান, তা আমাদের আমলটা কেমন হতে হবে? এজন্য শুধু ফরজ সিয়াম নয়, নফল সিয়াম তার সঙ্গে যুক্ত। এর দ্বারা দেহ যেন পরিচ্ছন্ন থাকে, অন্তর তো পরিচ্ছন্ন থাকে, কারণ ক্ষুধার্ত মানুষের মধ্যে দুষ্ট চিন্তা অটোমেটিক্যালি কমে যায়। ঠিক অনুরূপভাবে অনৈতিক কাজ করার বিষয়েও সে দুর্বল হয়ে যায়। আর এ কারণে সিয়াম একই সাথে আত্মার এবং দেহের পরিচ্ছন্নতা নিয়ে আসে। এবারে আপনাদের অন্যদিকে নিয়ে চলে যাই। উমর ইবনে খাত্তাব বলছেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ ভীরু হতে চাও সিয়াম রাখো, কারণ সমাজকে পরিশুদ্ধ করার জন্য সালাতের পরে সিয়ামের গুরুত্ব বেশি। উবাই বিন কাবের কাছে তিনি ব্যাখ্যাটা শুনে নিলেন এবং এত চমৎকার ব্যাখ্যা শোনার পরে তার মনোভাবটা কেমন হল, কোনো কোনো রওয়াতে পাওয়া যায় আবদুল্লাহ ইবনে জুবাইর এবং ওমরের বড় ছেলে আবদুল্লাহ ইবনে ওমর এইসব সাহাবিরা একটানা সিয়াম রাখতেন, ইফতার করতেন না। ইবনে জুবাইর সম্পর্কে বক্তব্য হচ্ছে উনি সাত দিন একটানা সিয়াম রাখতেন, চিন্তা করা যায় নাকি? ইবনে ওমর অবস্থা এরকম শোনা যায়। এসবগুলো যদি এগুলো কিন্তু ফরজ নয় মনে রাখবেন, কোন কোন সাহাবি এরকম শুরু করে দিয়েছিলেন সময় ভেসাল, তার নবী বকা দিয়েছিলেন, আপনি যে রাখেন পরপর একটানা দুদিন সেহরি করেন না, সে ইফতার করেন না, একটানা আপনি আমাকে আল্লাহ পাক খাওয়ান এবং পান করান, তোমাদেরকে তা করান না, তোমরা তা পারবে না। এরপরেও নবীর মৃত্যু পরে আর তো নতুন করে সিয়াম ফরজ হবে না, এই জন্য কোনো কোনো সাহাবি এত বেশি তাকওয়াশীল হয়ে গেছিলেন যে ইবনে জুবাইর মতন প্রখ্যাত সাহাবি, ইবনে ওমর মতন প্রখ্যাত সাহাবি, তারা কিন্তু এত দূর পর্যন্ত চলে গেছিলেন, কারণ সিয়ামকেই তারা সবচাইতে গুরুত্বপূর্ণ হাতিয়ার মনে করতেন। ইবনুল মুতাজ বিখ্যাত কবি, খলিফা মুতাওয়াক্কিল আলাল্লাহর ছেলে ইনি, তিনি কবি হয়েছিলেন। ওনাকে বাপের পরে ওনাকে সিংহাসনে বসানো হয়েছিল, তিন দিন পরে ছেড়ে দিয়ে, বাবা দরকার নেই এই কাজ আমি পারবো না, কালে মানুষের গা গুতা খাইতে হবে, এর গিবত তোহমতের গালি গালাজ, এর মারো ধরো কাটো, এ আমাদের হবে টাবো না। উনি তো কবিতা লেখা শুরু করে দিলেন, বিখ্যাত কবি হয়ে গেলেন। এত বড় কবি উমাইয়া বংশ হয়নি, অত্যন্ত ইসলামী কবি, তার কথার মধ্যে কোন রকম অন্য কোন কাল্পনিক বিষয় টিষে না, অত্যন্ত উপদেশমূলক কবিতা উনি লিখতেন। উনি সিয়ামের উপরে লিখতে গিয়ে এক কবিতায় বলছেন, কবিতা আমার খুব ভালো লেগেছে, উনি বলছেন, খাল্লেস জুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাতা তুকা অসনা কামা কামাশিন ফাওকা রাসি শৌক ইহাদার মা ইরা লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। দেখো তোমরা ছোট গোনাগুলো ছেড়ে দাও, কারণ কবির গোনা থেকে প্রায় সবাই দূরে থাকে, আলহামদুলিল্লাহ প্রায় অধিকাংশ মুসলমানই কবির গোনা থেকে দূরে থাকে, কিন্তু ওনার উপদেশ হচ্ছে না, খাল্লে জুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা, ছোট এবং বড় সব গোনা ছেড়ে দাও, যাকাত তাকওয়া, এটাকেই তাকওয়া বলা হয়। তো ছোটগুলো করবা বড়গুলো খালি ছাড়বা, এটা তো তাকওয়া হলো না, কারণ অসনা কামাশিন ফাওকা রাসের শৌক, কাটা বিছানা মাটির উপর দিয়ে মানুষ যেভাবে চলে তুমি সেইভাবে চলো, ইউহাদ্দিরুমা ইয়ারা, যা তুমি কাটা দেখবে তখনই তুমি সতর্ক হও, খবরদার কাটা ছোট হোক আর বড় হোক যাচাই করো না, পায়ের তলে ছোট কাটা বড় কাটা কেউ দেখে নাকি, ছোট হলেও মানুষ পালায় বড় হলেও মানুষ পড়ায়, এমনকি খাত করার সময় মাছের কাটা ফুটলেতেই মানুষ হাওমা লাগে দেয়। অতএব কাটা খবর দেওয়া, ছোট হোক আর বড় হোক, গোনা ছোট হোক আর বড় হোক, পাপ ছোট হোক আর বড় হোক ছেড়ে দাও, তাহলে এটাই হবে তোমার তাকওয়া। লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, মনে রেখো হে পাঠক, সগিরা গোনাকে ছোট মনে করো না, এটাকে তুচ্ছ মনে করো না, এটাকে হীন মনে করো না, কারণ ইন্নাল জিবালা মিনাল হাসা, তোমার সামনে যে বিশাল পাহাড় তুমি দেখতে পাচ্ছ, এই পাহাড়টা কিন্তু ছোট ছোট কঙ্কর এবং পাথর এবং বালুকণা দিয়েই গড়ে উঠেছে, তো তোমার এই ছোট্ট ছোট্ট গোনা থেকেই কিন্তু বড় গোনায় পরিণত হয়। অতএব লা সাগীরাতা ফি ইসরার ওলা কবীরাতা ফি ইস্তিগফার, সগীরা গোনা বারবার করলে কিন্তু আর সগীরা থাকে না, আর কবিরা গোনা তব করলে কিন্তু কবিরা গোনা থাকে না, যদি কবিরা করে ভালো তব করো, আর সগীরা যদি অভ্যাস হয়ে যায় ছেড়ে দাও, সগীরা একবার করা শুরু হয়ে গেলে তুমি আর ছাড়তে পারবে না। গত মাসে হবিগঞ্জে গেছিলাম প্রোগ্রামে, বুঝছেন, তাহারিকে দেখছেন বোধ আপনারা, পূর্ববঙ্গ সফরে এক পর্যায়ে যে বাড়িতে ছিলাম, বাড়িওয়ালা তামাক খায়, তো বাড়িওয়ালা বউ সবাইকে ওই দিনে তবা করে আসছিলাম, আবার এসছে আমার সামনে তামাকের কৌটা বের করছে, আমাদের কৌটে যে ফেলে দিয়ে আসলাম, আবার কোথেকে আসলো, স্যার ভুলে গেছি, তবা করলে মানুষ ভুলে আবার ফেলেন, কি করতে হবে, ধনে মৌরি জিরে মরি অথবা কালো জিরে এইগুলো গুঁড়া করে খাওয়ার অভ্যাস করেন, কিন্তু তামাক খাওয়া যাবে না, আবার তব করতে গেল, বারবার সগিরা গোনা, ও ভাবে এটা সগিরা গোনা, হুজুর মানুষ মৌলী সাহেবদের কাছে তামাক হলো সগিরা গোনা, মকরু, এসব ভাষাগুলো শিখেছে ভালো, মানে হুজুররা খাললে ওটা মকরু আর অন্যরা খাললে ওটা হারাম, এটুকু হবে, সিগারেট খেলে হারাম হয় আর তামাক খেলে হারাম হয় না, আজ তো তামাক পানের সঙ্গে জিমি খেয়ে ফেল দেবো ওটা মকরু হয়ে গেল, আর একজন হুজুরের পাশে বসে সিগারেট খায় ওটা কি হালাল হবে নাকি, ও তো ধোঁয়া, তো আসল তামাক তো তুমি খেয়ে ফেললে তার উপায়টা কি, কথা বলছেন না, বড় সমস্যা এসব মানুষগুলোকে নিয়ে, টুপি দাঁড়িয়ে সবই আছে পাশে তো সালাত আদায় করে, কিন্তু তামাক না খেলে ওর জান ভরে না, সাবধান, কোন গোনাকে ছোট মনে করবেন না, এই ছোট গোনাই কিন্তু বড় গোনার পথ খুলে দেয়, আর একবার যদি অভ্যাস হয়ে যায় নেশায় পেয়েই বসে জীবনে ছাড়তে পারবেন না। অতএব ইবনুল মুতাজের উপদেশ সবার প্রতি, লা তাকরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, হে মানুষ হে পাঠক, তোমরা সগীরাগণকে তুচ্ছ মনে করো না, মনে রেখে দিও তোমার সামনে যে বিশাল পাহাড় তুমি দেখছো, পাহাড় কিন্তু গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট কাঁকরের সমন্বয়ে, অর্থাৎ তোমার ছোট গুণে একদিন বড় হয়ে দেখা দেবে, সেদিন তুমি আল্লাহর কাছে পাত্তা পাবে না। ওয়ান আবি হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদম ইউযাফুল হাসানাহ বি আশরি আমসালিহা ইলা 700 যায়ফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্ন লি ওয়া আনা আজি বিহি ইয়াদা ওয়া শাহওয়াতু ওয়া তুআমু মিন আজালি লিসসাওমি ফারাতান ফারাতুন ইনদা ফিত্রহি ওয়া ফারাতুন ইনদা লিকা রাব্বিহি ওয়ালা খালুফু ফামি সাওমি আত্তাবির ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক الصيام جنة وإذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يسخب فإن صابه أحد أو قاتله فليقل إني رأوا صائم متفق عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সিয়াম রাখে মনে রেখে দিও আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত হয় আল্লাহর কাছে ইমানের পরিমাণ হিসাবে, শুধুমাত্র সিয়াম ছাড়া, সিয়ামে রমজান ছাড়া। কালাল্লাহ, আল্লাহ বলছেন, মানে হাদিসে কুদসি, ইল্লা সাওম, সাওম ব্যতীত যত নেক আমল আমরা করি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দিতেন দিবেন, কিন্তু সম্বন্ধিত ফাইনলি ওয়ান আজিবিহি, কারণ সিয়াম রাখে বান্দা আমার জন্য এবং আমি নিজ হাতে তাকে উত্তম প্রতিদান দান করব। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াদা ওয়াশাহাওয়াতু ওয়া তুআমু মিন আজলি, আমার ভয়েই বান্দা খাদ্য পরিত্যাগ করে, স্ত্রী সম্ভোগ পরিত্যাগ করে, এটা যাতা ব্যাপার নয়, ক্ষুধায় ছটফট করে কিন্তু আমার ভয়ে খায় না, তৃষ্ণায় ছাতি ফেটে যায় কিন্তু আমার ভয়ে পান করে না, আমি ওই তৃষ্ণার্থ ওই ক্ষুধার্থ বান্দাকে আমি নিজ হাতে প্রতিদান দেব, ওই 10 আর 700 ব্যবস্থা নাই কত দেবো তো আমি ভালো জানি। বলুন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক যেন আমাদের সিয়ামকে ঠিক এমনি করে কবুল করেন এবং তার হাতে সর্বোত্তম পুরস্কার পাওয়া তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। লিসসাওমি ফারাহাতান, সাওমের জন্য দুটো খুশির মুহূর্ত রয়েছে, ফারহাতুন ইনদা ফিত্রহি ও ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। একটা খুশি হলো ইফতার করার সময়, আর একটা খুশি হবে যখন সে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে কিয়ামতের দিন। আল্লাহর সঙ্গে মোলাকাত করার সৌভাগ্য যার হবে সে কি জাহান্নামে যাবে? কোন দুষ্ট লোক তো আল্লাহর সামনে যেতে পারবে না, কথাই বলবেন না আল্লাহ তার সাথে, তাকাবেন না তার দিকে। আর যাই আল্লাহ তাকে সাক্ষাৎকার দিবেন, ধরে নেবেন যে সে অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতি ব্যক্তি ছাড়া কোশ্চিন কে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা কারো থাকবে না। সেজন্য বলা হচ্ছে সায়েমের দুটো খুশির মুহূর্ত আছে, একটা হলো যখন সে ইফতার করে, আরেকটা হলো যখন সে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে। জান্নাতে সব যাওয়ার পরে আল্লাহ আসবেন, এ জান্নাতিরা তোমরা আর কি চাও বলো? তারা বলছে হে আল্লাহ, যা চেয়েছিলাম পৃথিবীতে সবই তো পেয়েছি, আর তো চাওয়ার কিছুই নাই, যা চাইনি তাও পেয়েছি। কারণ আদাত্তুল ইবাদিয়া সালেহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত রেখেছি এমন পুরস্কার, মা লা আইনুন রাত, যা কোনো চোখ কখনো দেখেনি, ওয়া লা উযুনুন সামিআত, কোন কান কখনো শোনেনি, ওলা খাতরা আলা কলবে বাশার, মানুষের হৃদয় যা কখনো কল্পনা করেনি। এত কিছু আল্লাহ তুমি দিয়েছ, আমরা আর কি চাইব? এবার আল্লাহাক বলে এবার তাকাও দিকে, সবাই তাকাবে, আল্লাহ পাক তার সর্বে আত্মপ্রকাশ করবেন। সুবহানাল্লাহ বিহামদি, মানুষ তো পাগল হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের সামনে সর্বে উপস্থিত। এটাই হলো জান্নাতিদের জন্য সবচাইতে বড় পাওয়া, ওটাই আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন যে তুমি ইফতার করলে যত খুশি হলে, যেদিন আমাকে দেখবে এর চেয়ে তারও বেশি খুশি হবে, যে আল্লাহর আনুগত্য তুমি করেছো, যে আল্লাহর ভয়ে তুমি সিয়াম পড়েছিলে, যে আল্লাহর ভয়ে তুমি খাদ্য ত্যাগ করেছিলে, পানি ত্যাগ করেছিলে, স্ত্রীকে ত্যাগ করেছিলে, সে আল্লাহ তোমার সামনে, তোমার দুনিয়ার কষ্টের পুরস্কার আসছে এখানে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পৃথিবীতে তোমরা যে কষ্ট করেছিলে বিগত দিনে, নাও আজকে খুশি মনে জান্নাতে খাও এবং পান করো, তোমার আল্লাহকে তোমাকে দেখো, আর কি চাও, আর কিছুই চাওয়ার নাই। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, যদি আমার বিশ্বাস না থাকতো যে কিয়ামতের পরে আমি আল্লাহকে স্বচক্ষে দেখবো, তাহলে আমি শাফি কখনোই সিয়াম কি বলে কখনোই আমি আল্লাহর ইবাদতই করতাম না, আল্লাহকে দেখবো সেদিন আমি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিন যেন আমাদের প্রতিপালক পালন করতে আল্লাহকে দেখা তৌফিক দান করেন। আপনি বলবেন তো অন্যদের চোখ কি হবে না, দুনিয়া যারা এগুলো অবিশ্বাস করেছে, অবিশ্বাসের কারণে কেমন দিন তাদের চোখ কাল অন্ধ করে দেবেন, দেখতে পাবে না। সেদিন তাদের চোখের সামনে পর্দা দিয়ে দেওয়া হবে, কারণ ওরা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে নাই, ওরা আখেরাতে আল্লাহকে দেখতে পাবে না, ওরা দুনিয়াতে আল্লাহর বিষয়ে মোনাফিকি করেছে, বিশ্বাস এবং অবিশ্বাসের দোলায়ের মধ্যে ছিল, সন্দেহ দ্বন্দ্বের মধ্যে ছিল, কেমতের মাঠে ঠিক শাস্তি স্বরূপ আল্লাহ পাক তাদেরও চোখ বন্ধ করে দেবে, দেখতে পাবো। অতএব বিশ্বাসের আলোকে নিজের অন্তরকে আলোকিত করুন এবং সে আলোকিত অন্তর নিয়ে দুনিয়া থেকে বিদায় হন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনার চক্ষুটাও ঠিক অনুরূপভাবে আলোকিত থাকবে। আমরা চাই আলোকিত চক্ষু, অন্ধ চোখ নিয়ে আমরা কিয়ামতের মাঠে উঠতে চাই না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ খলিফু ফুম ইসলাম আতাব ইনদাল্লাহ মিন খলিফু মিন রিহিল মিস্ক, সারাদিন সিয়াম রাখলে মুখ গন্ধ হয়, তাই আল্লাহ রাসূল উৎসাহিত করছেন, তোমার মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বরের চাইতে সুগন্ধ, তুমি কি জানো? মুখে গন্ধ রাখার প্রয়োজন নেই, আল্লাহ নবী আমাদের বিধান দিয়ে গেছেন, আপনারা নিয়মিত মিসওয়াক করবেন, কোনো সমস্যা নাই, পেটে না গেলে হলো, কাঁচা মিসওয়াক হোক আর শুকনো মিসওয়াক হোক আর কি বলে আপনারা কি করেন ব্রাশ আর পেস্টই হোক না কেন, খাবেন না, পেটে যেন না যায় মিসওয়াক করবেন, আসরের পরে অন্তত অবশ্যই করার চেষ্টা করবেন, মাগরিবের ইফতার উজু করার সময় অবশ্যই ইফতার করবেন, মিসওয়াক করবেন, যাতে আপনার মুখে কোনো দুর্গন্ধ না থাকে, এটা কোনো ফতোয়ায় কোনো বাধা নাই। আসসিয়াম জুন্নাহ, মনে রেখো সিয়াম হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ, কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে সিয়াম, অতএব এই ঢালকে মজবুত রাখো। ওয়াইজা কানা ইয়ামু সাওমি আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যখন তোমরা সিয়াম রাখবে তখন তোমরা যেন কোনো অন্যায় বিশেষ কোনো বেহায়াপনা করো না, ওয়ালা ইয়াসখাব পরস্পরের সঙ্গে গালিগালাজমূলক কথাবার্তা হইচই করো না। ফাইন সাহাব বাহু আহাদুন আওয়াকাতালাহু, যদি কেউ তোমাকে গালি দেয় অথবা তোমার সঙ্গে লড়াই করতে আসে, ফাল ইয়াকুল ইন্নিমরা উনসাইম, তাকে বলে দাও ভাই যত গালিগালাজ করে পাল্টা গালি দেবো না, তোমাকে মারো পাল্টা মার দেবো না, আমি একজন সায়েম সিয়াম রেখেছি, সায়েম অবস্থা যদি তোমার হাতে মৃত্যু হয়ে যায় এই অবস্থা আমি জান্নাতে চলে যাবো, কিন্তু তোমাকে পাল্টা মার দেবো না, তোমরা এটা বলো, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। যুবক ছেলেরা মনে রেখো তোমাদের যৌবনে তেজ বেশি, আর যারা গিবত্ব হতে অভ্যস্ত তারা জবান ঠান্ডা করো, কারণ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দুটা বস্তু জিম্মাদার হয় আমি তার জান্নাতের জিম্মাদার হই, এক দুই চোয়ালের ফাঁকে যে বস্তুটি আছে অর্থাৎ জিহবা, যখন যা আসে তাই গালিগালাজ করবে, মানুষকে গীবত তোহমত করবে, মিথ্যাচার করবে, এগুলো থেকে বন্ধ রাখতে হবে। জিহব্বার সিয়াম হচ্ছে জিহব্বাকে অন্যায় কথা থেকে বিরত রাখা, আর নিজের দুই উরুর মাঝখান যেটা আছে অর্থাৎ গুপ্তাঙ্গ, এটার সিয়াম হচ্ছে এটাকে অন্যায় পথে ব্যবহার করা থেকে বিরত রাখা। এই দুটি যদি আপনি জিম্মাদার হন, আল্লাহ রসুল ওয়াদা করছেন আমি তোমার জান্নাতের জিম্মাদার হলাম, সুবহানাল্লাহ, হামদে এত কিছু প্রয়োজন নাই। সিয়াম উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে জনগণের কাছে ছয়টি আহ্বান রয়েছে, মেনে চলার চেষ্টা করবেন, নেকি পাবেন, কোরআন হাদিসের বিধান মানার কারণে অবশ্যই আমরা আল্লাহর কাছে অনেক পুরস্কার পাব। এক, রমজানের পবিত্রতা রক্ষা করুন ও যাবতীয় অশ্লীলতা হতে দূরে থাকুন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য বা গোপন যাবতীয় অশ্লীলতা থেকে অশ্লীলতার নিকটবর্তী তোমরা হইও না, অতএব ছেলেরা সাবধান, মুরব্বীরাও সাবধান, রমজান মাসে সম্মানার্থে যাবতীয় অপবিত্রতা এবং যাবতীয় অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখুন। দুই, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, এটা কেউ রাখেন না আপনারা, সামনে পর্দা টাঙিয়ে দিয়ে আপনার ভিতরে খান, হোটেল মালিকদেরকে বলছে দয়া করে আল্লাহর সঙ্গে প্রতারণা করবেন না, টোটালি বন্ধ রেখে দেন। কারণ আসিয়াম আল কুরআন ইউশাফিআন লিল আবদ ইয়াকুলু সিয়াম আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তুআম ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার ফাশাফিনি ফীহি রাওয়াল বাইহাকি ওয়া আহমদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, সিয়াম এবং কোরআন সুপারিশ করবে। সিয়াম বলবে আই রাব্বে, হে আমার প্রতিপালক, ইন্নি মানাতু তুআম, আমি এই ব্যক্তিকে খাদ্য থেকে বিরত রেখেছিলাম, আশাহাওয়াত যৌন কাঙ্ক্ষা থেকে, বিন্নাহার দিনের বেলায়। হে হোটেল মালিক ভাই, আপনি কি এই আহ্বান শুনতে পাচ্ছেন না? কিয়ামতের দিন সিয়াম আপনার জন্য এইভাবে কথা বলুক, হে আল্লাহ, এই হোটেল মালিককে আমি দিনের বেলায় খাদ্য থেকে বিরত রেখেছিলাম, তুমি আজকে তারকে পুরস্কার দাও। আল্লাহ রসুল বলছেন সিয়ামের এই সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নওদাপাড়ার হোটেল মালিক শুধু নয়, যারাই আমাদের খুদ্দার শুনছেন সবাইকে বলছি, কিয়ামতের দিনের এই দৃশ্যকে মনে রাখুন। আর সিয়াম ওয়াল কোরআন ইউশাফিআন, সিয়াম এবং কোরআন আপনার জন্য সাফাত করবে। এবং সিয়াম সেদিন বলবে আয় রব্বে, হে আমার প্রভু, মানাতু তুআম বিন-নাহার, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খানা থেকে বিরত রেখেছিলাম। হোটেল মালিক যদি বলে আল্লাহ তোমার ভয়ে আমি দিনের বেলায় হোটেল বন্ধ রেখেছিলাম, আয় রোজগার দিয়ে খেয়াল করে নাই, তাহলে হোটেল মালিক নাকি দুনিয়া যত টাকা লাভ করে তার থেকে বেশি লাভ জান্নাত পাওয়াটা নয়? জান্নাতের একটা চাবুকের স্থান, পৃথিবীর সমস্ত নিয়ামত এবং সম্পদ রাজিত চাইতে উত্তম এই হাদিসটা আমাদের জানা নাই? অতএ ভাইরা আমার, দিনের বেলায় পর্দা টাঙিয়ে খাবার হোটেল খোলা রেখে মানুষকে প্রলুব্ধ করবেন, এরপরও আপনি জান্নাত আশা করবেন, এটা হয় না, হাদিসটা মাথায় রাখেন। তিন, খাদ্যে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত রাখুন, বিরত থাকুন। যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন এরা মানুষ হত্যাকারী, চাকু দিয়ে মারলে তার জেল হয়, পিস্তল দিয়ে হত্যা করলে তার জেলখানা হয়, তার ফাঁসি হয়, কিন্তু বিষ দিয়ে যারা হত্যা করে মানুষকে তাদের কোনো জেল ফাঁস কিছুই হয় না। সাবধান, নিজেরা যারা বিষ দিচ্ছেন এবং যারা এই বিষ দেওয়ার কাজে সাহায্য করছেন, যারা দেখেও না দেখার ভান করেন, সকল পর্যায়ের লোক এই গুপ্ত হত্যার সঙ্গে জড়িত। চার, ব্যবসায় অন্তত 2% লাভ কম করুন, এই লাভ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। কিভাবে দিবেন? কোরআনের আয়াতটা শুনেন, ইন তাকরুদুল্লাহ করদন হাসানা ইউযাফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম, সূরা আগাবান 17 নম্বর আয়াত। যদি তোমরা আল্লাহর জন্য কর্জ দাও, উত্তম ঋণ যদি তোমরা আল্লাহকে দাও, তো আল্লাহ ওয়াদা করছেন তোমাকে আল্লাহ পাক বহু গুণ বেশি কিয়ামতের দিন দান করবেন, ও ইয়াগফির লাকুম, এবং তোমাকে ক্ষমা করবেন। আর কিছু দরকার আছে? আল্লাহ ক্ষমা করলে জান্নাত। আপনি দুনিয়াতে ভেজাল দিয়ে যতটুকু লাভ করেছেন, ভেজাল না দিয়ে তার চেয়ে যদি বেশি লাভবান হন কিয়ামতের মাঠে, সেইটা বেশি উপকারী না দুনিয়া পাওয়াটা বেশি উপকারী? কত টাকা লাভ করবেন আপনি ভেজাল দিয়ে? এই টাকা আল্লাহ পাক একদিনই নিয়ে নেবে আপনার কাছে, একদিন একটা অ্যাক্সিডেন্ট দিলে ব্যাস লাখ লাখ টাকা একদিনই চলে গেল, একদিনই শেষ। পরশু দিন আমার সামনে মূল্য এখানে একদম সকালবেলা আমরাও মর্নিং ওয়াক করতে পেরেছি, উনি একটা মসজিদের মহাজন, উনিও মর্নিং ওয়াক করতে পেরেছেন। এই যে আমাদের এখানে মাছ বিক্রি হয় না, আমাদের কাউন্সিলর সাহেবের বাড়ির সামনে, চোখের সামনে একেবারে ট্র্যাকটা মাথার চাপা দিয়ে চলে গেল, সেটা আহু করার সময় পেল না। এই তো আমাদের জীবন, কত টাকা লাভ করেছো তুমি ভেজাল দিয়ে? কি লাভ হয়েছে? ক পয়সা কামাই করেছো? মনে রেখে দিও, যে ব্যক্তি আল্লাহর জন্য উত্তম ঋণ দেয় আল্লাহ পাক তাকে বহুগুণ বেশি দান করেন এবং তাকে ক্ষমা করেন। আমরা কি সেই উত্তম ঋণ দিতে পারি না? ঋণ দেন আল্লাহকে যত খুশি, যত কম টাকা বিক্রি করবেন আমরা তো 2% বলেছি, অনেক অনেক এরকম ব্যবসায়ী আছে যারা শুধুমাত্র বিক্রয় মূল্যটা রেখে, অল্প সামান্য লাভ রেখে সব দান করে দেয়, এরকম ব্যবসায়ীরা সেই তো আমরা দেখেছি। অন্য সময় মেসোয়াক কিনি আর রমজান মাসে মেসোয়াক কিনতে গেলে স্যার দাম এত, কেন? অন্য সময় 10 টাকা কিনি, না স্যার রমজান মাসে, চিন্তা করেন একটা 10 টাকার একটা মেসোয়াক মাত্র, সে রমজান মাস বলে 2 টাকা কম নিচ্ছে বা 3 টাকা কম নিচ্ছে, সে কিন্তু আপনাদের মতো আলেম ওলামা না, তার ইমান বলে দিয়েছে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তাই আমাকে রমজান মাসে অবশ্যই কিছু কম নিতে হবে, এইটা আল্লাহ পোষণ পুরিয়ে দেবেন, আমি আল্লাহকে ঋণ দিচ্ছি, আল্লাহ আমাকে কেমন তোমার দান করবেন, এই আকিদায় বিশ্বাস রেখে কাজ করেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। 6, অধীনস্থদের প্রতি দয়া করুন, ইরহামু মান ফিল আরদে ইরহামুকুম মান ফিস সামা, আল্লাহ রসুল বলছেন তোমরা জগৎবাসীর উপরে রহম করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপর রহম করবেন, যারা কামলা খাটান, মজুরি খাটান, যারা কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার 10-20 তলা বিল্ডিং বানিয়ে দিচ্ছে, প্রতিটি বিল্ডিং থেকে এই প্রায় পত্রিকা শুনি শ্রমিক মারা গেল, যে শ্রমিকটা চলে গেল তার কি বিবি বাচ্চা নাই, তার কি সংসার ধর্ম নাই, তার কি পরিবার নাই, যে গেল সে তো গেলই, মালিক পক্ষ ম্যাক্সিমাম নেয় তাকে 50,000 টাকা দিল, না 1,00,000 টাকা দিল, তার জীবনটা কি ফেরত পাওয়া যাবে? এইসব শ্রমিক যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রচন্ড দাবায় রোজের দিনে কাজ করে, তাদের প্রতি প্রত্যেক মালিক মনিবকে আমরা অনুরোধ করব, আল্লাহকে ভয় করুন, তাদের শ্রমের মর্যাদা দিন, তাদের সঙ্গে সদ ব্যবহার করুন, তাদের সঙ্গে উত্তম আচরণ করুন, পারলে তাদেরকে বকশিশ দিন। দুঃখ লাগে কাতারের মতো মুসলিম কান্ট্রিতে, সেখানে শ্রীলঙ্কা, নেপাল, ভারত, বাংলাদেশের মতো গরিব দেশগুলো থেকে 12 লক্ষ শ্রমিক 2012 সাল থেকে খাটছে প্রতিদিন, কোথায় 2020 সালে বিশ্বকাপ হবে কাতারে, সেই জন্য 2012 সাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি, 12 লক্ষ লোক দৈনিক কাজ করছে, 20 বছরের নিচে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কাজ করানো হচ্ছে টাকার লোভ দিয়ে, প্রচণ্ড গরমে 50 ডিগ্রি সেলসিয়াস গরম সেখানে, আর সেই গরমের মধ্যে তাদেরকে কাজ করানো হচ্ছে, প্রতিদিন প্রতি সপ্তাহে গড়ে সেখানে 12 জন করে শ্রমিক মারা যাচ্ছে এই প্রচণ্ড গরমে, অথচ তাদেরকে প্রয়োজন মোতাবেক পানি এবং প্রয়োজন মোতাবেক পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, আন্তর্জাতিক বিশ্বব্যাপক হারে সমালোচনা করছে, সেখানে সরকার এবং আয়োজক খেলার কমিটি মুস্কি হেসে বলছে কোনো সমস্যা নাই, কোনো সব কিছু আইন মোতাবেক চলছে, কোনো অসঙ্গতি পেলে প্রমাণ সাপেক্ষে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। আপনিই বলুন ওই সমস্ত নিষ্ঠুর ঠিকাদার এবং ওই ধরনের ওই একেবারে সেই কঠোর প্রশাসনকে এড়িয়ে বিদেশি একজন গরিব শ্রমিক সেখানে ফাইট করে তার অধিকার আদায় করবে, এটা কি কল্পনা করা যায় নাকি? চলছে, হিসাবে বলা হয়েছে আগামী 10 বছর যদি এইভাবেই মৃত্যু হতে থাকে, গর্তমান যে গড়ে মরতেছে, তাতে আগামী 2022 সালে বিশ্বকাপ ফুটবল খেলার পর্দা ওঠার আগেই 4,000 শ্রমিক নিহত হবে। এই যে গত কয়েকদিন আগে যে বিশ্বকাপ আপনারা এখন দেখছেন না, সেদিনও 8 জন শ্রমিক নিহত হয়েছে, 8 জন শ্রমিকের নিহত লাশের উপরে দাঁড়িয়ে কতগুলো ল্যাংটা মেয়ের নাচানাচি এবং আতশবাজির মধ্য দিয়ে পুঁজিপতি দিয়ে চক্রান্ত যে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, সারা বিশ্বে মানুষের মধ্যে যে অপচয় এবং যে অন্যায় অপকর্ম শুরু হয়েছে এই খেলাকে কেন্দ্র করে, সে কথা গত সপ্তাহে বলেছি, এবারে সাংবাদিকও যাচ্ছে আপনার পড়ার চেষ্টা করবেন, শ্রমিকদের প্রতি দয়া করুন, আল্লাহ রসুলের হাদিসকে সম্মান করুন, এবং শ্রমিকরাও আল্লাহ সৃষ্টি, মনিবরাও আল্লাহ সৃষ্টি, সবার প্রতি সুন্দর আচরণ করলে আল্লাহ পাক খুশি হন এবং তিনি আপনাকে আমাকে এর বিনিময়ে কিয়ামতের মাঠে অসংখ্য পুরস্কারে পুরস্কৃত করবেন, যার ওয়াদা তিনি নিজেই দিয়েছেন, কোরআনের সূরা আয়াত ওসমান শুনলেন, হাদিস শুনলেন, আমরা যেন সবাই কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী সিয়াম পালন করতে পারি। কুতুবা আলাইকুম সিয়াম, তোমাদের সিয়াম ফরজ করা হয়েছে, আল্লাহ তাকুন তাকওয়া হাসিলের জন্য, যদি তাকওয়াই হাসিল না হয় সবই ব্যর্থ মনে রাখবেন, আজ থেকে যা করছেন করছেন, রমজান মাসের প্রথম তারিখ থেকে যেন আমাদের চরিত্রে কিছু পরিবর্তন ঘটে যায়, প্রতিজ্ঞা এখন থেকে নেন যে আমি আজকে যা করেছি কাল তা করবো না, যদি কিছু পরিবর্তন না আসে আপনার জীবনে সিয়াম রেখে তো কোনো লাভ নাই, এতে কোনো ট্র্যাডিশনাল সিয়াম নয়, দয়া করে এদিকে খেয়াল রাখবেন। এরপরে বাদ বাকি রমজানের তারাবি শুনলেন হাদিসটা, মসজিদ যেন ভরে যায়, দুর্ভাগ্য বাজার ভরে যাচ্ছে, মসজিদ খালি হচ্ছে, এটা যেন না হয়, প্রথম দিকে তারাবি যা দু 5 জন হয়, দুদশটা রোজা সিয়াম পর্যন্ত, এরপর শুরু হয়ে যায় খালি। এর সঙ্গে আনুষঙ্গিকভাবে বলে দিচ্ছি আপনাদের, খতম তারাবি সুন্নত নয়, বরং হাদিসে এটাই রয়েছে জামাত যখন বড় জামাত হবে তখন হে ইমাম তুমি সংক্ষিপ্ত কেরাত পড়ো, কারণ তোমার পিছনে অনেক বৃদ্ধ মানুষ আছেন, অনেক রোগী মানুষ আছেন, অনেক দুর্বল শ্রেণীর বোনেরাও আছে, তুমি সবার দিকে তাকিয়ে তুমি কেরাত লম্বা করবে বা দীর্ঘ করবে বা খাটো করবে, লম্বা কেরাত করবে না। এই হাদিসকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করে দিয়েছে সারা বাংলাদেশে একই নিয়মে খতম তারাবি হতে হবে, এটাই করলে নাকি সবচেয়ে ভালো হয়। আমরা এর প্রতিবাদ করছি, ইসলামিক ফাউন্ডেশন আমাদের জান্নাত জাহান্নামের মালিকানা নেয় নাই, কোরআন হাদিসকে লঙ্ঘন করে কোন ব্যক্তির কোন নির্দেশ মানতে কোনো মুসলমান বাধ্য নয়। অতএব খতম তারাবি সুন্নত নয়, এটাকে বাতিল করা উচিত, এটা হাফেজ সাহেবদের ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হবে না। মুসল্লিরা যতটুকু সহনীয় পর্যায়ে থাকতে পারেন সেই হিসাবে আপনি তেলাবাত করবেন, মুসল্লিদের অবস্থা বুঝে কম বেশি করবেন, যেন আপনার কারণে মুসল্লিরা মসজিদ ত্যাগ না করে, এইটা মনে রাখবেন। ইবনুল আরবি বলছেন আমি 28 জন ইমামকে দেখেছি রমজান মাসে শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে তারাবি পড়েছে। কেন? কারণ সূরা ইখলাসের যে ফজিলত, এর যে গুরুত্ব মর্যাদা তার আরবরা বুঝে, আমরা বাঙালিরা কি বুঝি, আমরা খালি ইন্না কি বলে কুল্লুল্লাহ আহাদ বলে ছেড়ে দিই, তারা বোঝেন। আর সেই জন্য এ তৌহিদ ঘোষণা করার জন্যই শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে তারাবি পড়ছে। তাদের তারাবি হলে আমাদের তারাবি হবে না? আর এমন দ্রুত আপনারা খতম তারাবি পড়ছেন যে কোরআনকে খতম করে দিচ্ছেন আপনারা, এত দ্রুত পড়ে যে ওরা হাত পা কিছুই থাকে না, ভেঙে চুরে শেষ, এটা খেলা নাকি কোরআন হাদিস নিয়ে? কোরআন পড়তে হবে পূর্ণ গাম্ভীর্য নিয়ে, পূর্ণ সম্মান মর্যাদা নিয়ে, এবং কোরআন যখন পড়বেন অবশ্যই মুসলিমদেরকে মনোযোগ দিয়ে সেটা শুনতে হবে। কি যে পড়ে আল্লাহই ভালো জানে, শুধু একটা শব্দ শোনা যায় কখনো উত্থান পতন ঘটে এই যা, ওটা কি পড়ে কোরআন পড়ে না কি পড়ে মুসলিম বুঝতে, মুসলিম একটাই বুঝলো আজকে এক গাদা কোরআন শুনলাম এক গাদা নেকি হয়ে গেল, অথচ কিছুই শোনেনি কিছুই বোঝেনি। অতএব সাবধান, এটা প্রসঙ্গিক্রমে বলছি, বাদ বাকি মুসলিম আগামী সপ্তাহ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মুবারকের সিয়াম পালন করার তৌফিক দান করুন, এবং এই মাসে পূর্ণ নেকি যাতে আমরা হাসিল করতে পারি এজন্য পূর্ণ তাকওয়ার সাথে সিয়াম আদায় করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।